সেই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, নাহি চায়, তবুও মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায় কে জানে কোথায়। না না না না যাব না মন যেতে নাহি চায়, নাহি চায়। মনে হয় মানুষেরই সুখে দুঃখে মিশে থাকি, তাদের কাছে ডাকি কণ্ঠ জড়ায়ে ধরে, বলি যেতে দিও না আমার। না না না যাব না মন যেতে নাহি চায়, নাহি চায়। যদি সব কিছু ছেড়ে দিতে হবে তবু এই আকাশে বাতাস কিছু ডাকে কেন তবে, যদি সব কিছু ছেড়ে দিতে হবে তবু এই আকাশে বাতাস কিছু ডাকে কেন তবে। হে ভুবনে দুদিনেরই তরে শুধু কেন আশা, মিটে মায়া ভালোবাসা, তবু নিথুর জীবন তুমি মোরে বলো না বিদায়। না না না যাব না মন যেতে নাহি চায়, নাহি চায়, এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, নাহি চায়।